صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ إرشاد হচ্ছে নিশ্চিত এটি আমার সরল পথ, অতএব এ পথেই চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। শিরক সবচাইতে বড় গুনাহ, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, তাই আসুন শিরক বিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করি। সমাজে পীরের নামে, কবরের নামে মুসলিম ভক্তিবাদের যে বহিঃপ্রকাশ পরিলক্ষিত হচ্ছে তা অবশ্যই শিরক। আসুন তার বিরুদ্ধে গড়ে তুলি এক প্রতিরোধ দুর্গ। বুকে কোরআন, মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান। বুকে কোরআন, মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান। চলব মোরা সিরাতে মুস্তাকিমে, বকর পথে চলব না, ভণ্ডদের ওই সঙ্গী হয়ে তাগুতের দলে ভিড়ব না, ভণ্ডদের ওই সঙ্গী হয়ে তাগুতের দলে ভিড়ব না। বুকে কোরআন, মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান। পীর পূজা আর কবর পূজা, ফেরকা বন্দির আস্তানা ভেঙ্গে চুরমার করব মোরা বিশ্বের বুকে রাখব না, ভেঙ্গে চুরমার করব মোরা বিশ্বের বুকে রাখব না। বুকে কোরআন, মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান। তাই বলি আহলে হাদিস যুবক দল, কর যুব সঙ্গে যোগদান, চলিয়া গিয়ে সামনে তোরা খালিদের মতো নওজোয়ান, চলিয়া গিয়ে সামনে তোরা তারিখের মতো নওজোয়ান। বুকে কোরআন, মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান। বুকে কোরআন, মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা।